মাদ্রাজ সালাত ও সালাতের উপরে আলোচনা করেছেন। আমাদের সম্মানিত সকলের অত্যন্ত মহব্বতের ছোট ভাই জনাব শাহাদাত হোসেন ফয়সাল হাফেজ আল্লাহ, আরো অনেক ওলামা কেরাম আজকে কনফারেন্সে উপস্থিত আছেন, আমার অনেক ইউরোপিয়ান এখানে উপস্থিত আছেন। বিশেষ করে সবচেয়ে আনন্দের বিষয় হল আমার অনেক যুবক ভাইয়া যারা আগামী দিনে এই দেশে তাওহীদের পতাকা উড়াবে ইনশাআল্লাহ, সেই যুব সমাজ আজকের এই কনফারেন্সে উপস্থিতি, এবং আমাদের কিছু শিশু কিশোর ভাইয়েরাও আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি মোবারকময় কনফারেন্সে আমাদেরকে সেই দুপুর তিনটা থেকে শুরু করে এই পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর বয়ান তাকে শোনা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এবং শেষ মুহূর্তে আমি গুণাগার এসে আপনাদের সাথে একত্রিত হয়ে কিছু কথাবার্তা আপনাদের সামনে বলা এবং আপনাদেরকে ধৈর্য দলে এখানে বসা যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই প্রোগ্রাম আজকের এই প্রোগ্রাম পঞ্চমতা কনফারেন্স অত্যন্ত বৈশিষ্ট্যমণ্ডিত একটি কনফারেন্স, যেই প্রোগ্রামে যেই আলাদা যে বসতেছে তাওহীদ সংক্রান্ত বিষয়ে, ইমান সংক্রান্ত বিষয়ে এবং আমাদের আকীদা বিশুদ্ধকরণ সম্পর্কে, মানহাজ বিশুদ্ধকরণ সম্পর্কে যে মজলিসে যে মাহফিলে আলোচনা হয় ওই মজলিসটা হল সবচেয়ে মোবারকময় এবং জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মজলিস। আজকের এই মজলিস উত্তম মজলিস হল এক অন্যতম একটি মজলিস হল আজকের এই কনফারেন্স। আলহামদুলিল্লাহ আলোচনা অনেক হয়েছে, আমাদের সাহেবরা আলোচনা করেছেন, তো আমি তেমন গুরুত্বপূর্ণ অনেক বড় আলোচনা তেমন করব না, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনারা আবার দূর দূরান্ত থেকে এসেছেন, আবার চলে যেতে হবে। তো সংক্ষেপে আমরা আজকের এই মজলিসে আজকের এই কনফারেন্সে আমি যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সেটি হল আল উসুল আস-সালাসা, তিনটি গুরুত্বপূর্ণ ইমানের উসুল। এই তিনটি উসুল সম্পর্কে আমরা অল্প সময় একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার পরে আপনাদের গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন থাকলে কয়েকটি প্রশ্ন উত্তর করে আজকের এই কনফারেন্স শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা সকলে আগে আমার দুই একটি প্রশ্নের উত্তর দেন যে আমাদের জন্য ইমান বেশি জরুরি না আমল বেশি জরুরি? আমলেরও জরুরি আছে, দুইটাই লাগবে, ইমানও লাগবে আমলও লাগবে, তবে আগে কোনটা? আগে ইমান, তারপরে ইমানে নাই আমল আছে অনেক, বস্তা বস্তায় আমল, তাকে তাকে আমল কিন্তু ইমান নাই। আচ্ছা, ওই আমলের কোন কাজ হবে? আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনেছেন না? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনেক আমল ছিল, বিশাল বিশাল আমল, কারণ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক আগাম বলতে সে অংশগ্রহণ করছে, তার আমল কিন্তু বস্তা বস্তা, কিন্তু তার ইমানের মধ্যে সমস্যা ছিল। আর ইমানের ভিতরে বড় ধরনের একটা রোগ ছিল, এই নেবাকের কারণে এই রোগটি জান্নাতে হতে পারছে, কিন্তু আবার অনেকে দেখা গিয়েছে আপন কম, আপন তেমন হয় নাই। ইমাম এর অল্প দুই পরেই সারাদান করেছেন, মারা গেছেন। কিন্তু মারা যাওয়ার আগে ইমানটা বিশুদ্ধ করে ইমান এনেছেন, তারাও কিন্তু ইমান দিয়েই তারা চার মাটি হয়ে গেছে। তাহলে ইমান আর আমল দুটির মধ্যে দুটোই জরুরি, দুটোই দরকার, তবে বেশি দরকার, বেশি জরুরি হলো আমাদের ইমান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে আমরা আমল নিয়ে যত বেশি আলোচনা পর্যালোচনা যা করি, ইমান নিয়ে তত বেশি আলোচনা পর্যালোচনা বয়ান তাকরি করি। বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের দেশে জোরে সোরে সব জায়গায় প্রত্যেক মসজিদে ওয়াজ মাহফিলে অনেক আলোচনা বয়ান হচ্ছে। এটা আমাদের এলাকার জন্য উম্মার জন্য একটা ভালো দিক যে কোরআন এবং সুন্নাহর বয়ান হচ্ছে। এই বয়ানগুলোর মধ্যে আমরা আমলিয়াতের বিষয়ে যত বেশি আলোচনা শুনি, ইমান বিষয়ে ঠিক ওই রকম আলোচনা কমে শোনা। কিন্তু ইমানের বিষয়টা বেশি জরুরি, এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যে দাওয়াতটা মানুষের সামনে পেশ করব সেটা আকীদার দাওয়াত, ইমানের দাওয়াত। আমরা প্রতি মাসালা মাসায়েলের দাওয়াত দেওয়ার জন্য মাঠে ময়দানে দাওয়াত কাজ করি, প্রতি মাসালা মাসায়েলের দাওয়াত কাজ, এইরকম কনফারেন্স, এইগুলো আমাদের মুখ্য উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হল আকীদার সংশোধন, ইমান বিশুদ্ধ করা, ইমান সহি করা, আকীদাকে বিশুদ্ধ করা, কোন মাযহাবের বিরুদ্ধে ওই মাযহাবকে বাতিল করা, মাযহাব বাদ দেওয়া, মাযহাবের বিরুদ্ধে সমালোচনা করা, কোন ইমামের বিরুদ্ধে কথা বলা, এইগুলোর জন্য আমাদের দাওয়াতনা কনফারেন্স। আমাদের কনফারেন্স হল ইমান বিশুদ্ধকরণের জন্য, ইমানটাকে আকীদাটাকে সহি করার জন্য। এই মূল মাসলা আগে খেয়াল করবেন, যদি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে ভুল হয় তাহলে আপনি মূল মাসলাদের মূল জায়গায় বুঝতে পারবেন না। আপনি এখান থেকে রওনা দিচ্ছেন, কোথায় যাবেন, কোথায় পৌঁছবেন আগে ওকে ঠিক করতে হবে। আপনি কোথায় যাবেন তাও জানেন, যেদিকে রাস্তা পান সেদিকে গাড়ি যাইতে থাকে। গাড়ি নিয়ে সকালে বেরোচ্ছেন, কিছু দূর চলার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, এদিকে রাস্তা, যেদিকে মনে চায় আপনি দাঁড়িয়ে আছেন, আপনি কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেন। সারাদিন ঘুরবে কিন্তু আপনি কোন একটা লক্ষ্য উদ্দেশ্যে গিয়ে পৌঁছতে পারবেন। এই জন্য ওলামায়ে মদিনার যে মানহাজ, ওলামায়ে মদিনার যে দাওয়াত, এই দাওয়াতটা ফেকি দাওয়াত না, ওলামায়ে মদিনার দাওয়াতটা আকীদার দাওয়াত, আকীদার দাওয়াত ফেকি দাওয়াত না। কিন্তু আমরা মানে জিনিসটা অন্যদিকে নিয়ে যাচ্ছি, দিন দিন বিষয়টা মানে অন্যদিকে প্রবাহিত হচ্ছে। আমাদের মূল মাকসাদ এই দেশের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে শিরক মুক্ত তাওহীদ ইমান এটা শিখানো, এটা বোঝানো, এবং বেদাত মুক্ত সন্ন্যতি আমল, এটা হলো আমাদের মূল মাকসাদ যে কিভাবে এই উম্মাহ এই জাতি শিরক মুক্ত হবে, ইমানটা তাওহীদ ভিত্তিক হবে, আমল গুলো বেদাত মুক্ত হবে, আমল গুলো সুন্নত অনুযায়ী হবে। এটা হলো আমাদের মূল দাওয়াত, মূল লক্ষ্য, মূল টার্গেট, আমরা পৌঁছতে চাই ওই জায়গায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছরের একটা নবুয়তের জিন্দেগী দিয়ে আল্লাহ পাক নবী এবং রাসূল বানিয়েছেন। তো মাঝে মাঝে কাফের মুশরিকরা এমন কিছু আপনার ঘটনা এমন কিছু বিষয় নিয়ে আসত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে যেতেন যে এই বিষয়গুলোর সমাধান দেওয়া মনে হয় বেশি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার রাসূলগণকে এই কথা বলতে থাকতেন যাদেরকে আপনি উপেক্ষা করুন, আপনি এটা এগিয়ে চলুন, আপনি এটার দিকে তাকাবেন না, এরকম কথা কোরআন কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। কারণ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগাচ্ছেন, এগুলো নিয়ে যদি তার নবী সাল্লাল্লাহু ব্যস্ত হয়ে পড়েন তো ওই মূল মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবেন। আপনি সেখান থেকে রওনা দিচ্ছেন ঢাকা ধরে, কিছু দূর যাওয়ার পরে এখন কুকুর একটা ঘেউ ঘেউ করে গেছে, এখান থেকে একটু সামনে গেছেন, একবারে কুকুর একটা আপনাকে ঘেউ ঘেউ করেছে, আপনি দাঁড়ায় গেলেন। হ্যাঁ, এই কুকুরটা কার, কোন বেলার কুকুর, কেন আপনার ঘেউ ঘেউ করল, এই লোক কেন বাধা দিল না, আপনি এখানে একবার নষ্ট করছেন কুকুরে দেখছেন। আবার আরেকটু সামনে গেছেন, সামনে গেছেন, আর গরু আসছে আপনার আক্রমণ করছে, গরু হচ্ছে আপনাকে খেলা, এখন আপনি এবার গরু আবার খুঁজতেছেন, গরুর খবর নিতেছেন। এইভাবে যাতে রাস্তা রাস্তা যদি আপনি বেহুদা সময়গুলো নষ্ট করে ফেলান, আপনি সন্ধ্যা পর্যন্ত ঢাকায় গিয়ে পৌঁছতে এই জন্য আপনার চলার ক্ষেত্রে ডাইনে বামে এইরকম অনেক কিছু ঘটবে, সেটার দিকে তাকাতে আপনি আপনার মূল তাকাতে দিকে যেতে পারেন। আপনি রওনা দিচ্ছেন আকীদা সংশোধন করার দাওয়াত নিয়ে, আপনি রওনা দিচ্ছেন শেখ মুক্ত ইমাম গঠন করার জন্য, আপনি রওনা দিয়েছেন বেদাত মুক্ত সুন্নতি আমল গঠন করার জন্য। আপনারা আমি কাজ লাগাই দিচ্ছে কর, এ তো মাজাব মান। এবার এই ফ্যান যখন লাগছে আপনি মনে করবেন যে না, আমার প্রমাণ করতে হবে যে আমি মাজাবি না, আমি মাজাব মান। বাস আপনি এবার নেকা নিয়ে চলে গেছেন, ওই আপনার শরীর মুক্ত ইমানও হবে না, বেদাত মুক্ত সুন্নতি আমল হবে, কারণ আপনি ওই কাজ সময় দিয়ে শুরু করে দিচ্ছেন। আর একজন আসলে এরা মনে হয় এমন, এদের উদ্দেশ্য হল মনার মুসলমান সবগুলা আমি নাচতে বলে এগুলার কোন জোর বলা হইল এদের মনটা। এবার আপনি আমিন নিয়ে লাগে গেলেন, আমিন নিয়ে গবেষণা, আমিন নিয়ে আপনি পাঁচটা পাঁচ বছর গবেষণা সমালোচনা করতে পারবেন। এবং আপনাদের এই নোয়াখালীতে নাকি টাকা দিয়ে আমিন বলায়, এই নোয়াখালীতে নাকি এক রিক্সাওয়ালা উনি নাকি শহরের নাম আছে আমিন বলছে, আজকে আমার নোয়াখালী এসে মনে করছে এই নোয়াখালীতেই তো এই একশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে জহরের নামাজ করে আমিন বলছে। পরে তাকে বলিল যে আরে গিয়ে তুমি জহরের নামাজ আমিন বলছো কেন, বলে যে আমি তো জোহর আসর পাকিয়ে বুঝি না, আমার কাজ হল আমাকে যদি দুশো টাকা দেয় আমার কাজ হল জোরে আমিন বলা। আচ্ছা, তো এখন আপনি আমিন নিয়ে বিশাল বিশাল বাতাসের আয়োজন করতেন, বিশাল বিশাল প্রোগ্রামের আয়োজন করতেন, আপনি বেহুদা সময় নষ্ট করে ওই মূল যে টার্গেট সেখান থেকে উচ্চত হয়ে গেছে, ওইটার দিকে চলে গেছে, মূল কাজ কিছুই হবে না। আচ্ছা, আরেকটু পাশে বলতে যে এরা হাত আমিন দিচ্ছেন বাঁধতে, মানুষের হাত উপরে বাঁধতে, উপরে বাঁধলো মহিলারা, এরা পুরুষ মানুষ এরা এখন উপরে বাঁধতে। এবার আপনি শুরু করে দিলেন এটা নিয়ে চিন্তা গবেষণা, ওয়াজ মাহফিলে শুধু বাইরেরা শুনে এই যে কুকুরের উপরে হাত পাঠিয়ে বিশাল গুণা নামাজ পড়া সব শেষ, আপনারা নামের নিচে হাত নিয়ে যান, হাত কখনো উপরে উঠা যাবে না, এইটা নিয়ে আপনি বিশাল সময় ব্যয় করে দেবেন, আপনার মন কাজ কিন্তু হবে না। এই জন্য প্রথমে ভূমিকার মধ্যে আমার ভাইদেরকে এই অনুরোধ করবো যে ভাইয়েরা আমাদেরকে বুঝতে হবে যে ওলামায়ে মদিনার মানহাজ, ওলামায়ে মদিনার দাওয়াত, আমরা যেই আকীদার দাওয়াত দিচ্ছি, যেই মানহাজের দাওয়াত দিচ্ছি, এটা ওলামায়ে মদিনার মানহাজ, ওলামায়ে মদিনার দাওয়াত। ওইদিন আমার কাছে একজন ভাই ফোন করেছেন, ফোন করে বলতেছেন যে ভাই তিনি বাহাস করতে বসতে চান আমার সাথে, বাহাস করতে তারপর ভাই আমার সাথে বাহাস করে লাভ, আমরা তো কথাগুলো বলি মদিনার আদালতের কথাগুলো আমরা বাংলাদেশে বলি, মদিনার আদালতরা বলে আরবিতে, আমরা বলি বাংলা, বেশ হয়েছে এইটা, ওনারা বলে আরবি ভাষায়, আমরা বলি বাংলা। তা আপনি যদি বাহাস করতে চান তো মদিনা চলে গেলে হয়, ওনাকে বলল যে মসজিদে নবীতে অনেক ওলামায়ে কেরাম আছেন, প্রতিদিন ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে আলাদা হচ্ছে, দাস হচ্ছে, আপনারা একটু ওখানে ডেটটা নিয়ে ওনাদের সাথে বসেন আর আমাদেরকে একটু বলবেন কোন দিন যাবেন, তাহলে আমরা একটু দর্শক হিসাবে সেখানে যাবো, দেখবো যে আপনাদের বাহাজটা কিরকম হচ্ছে ওলামার মদিনার সাথে। তো ওই ওলামায় মদিনা যদি বলেন যে ভাই যে আমরা আসলে যে মানাদের দাবাব দিচ্ছি এটা ভুল হয়ে গেছে, বাংলাদেশের বড় ওলামায় কারণ আমাদেরকে বুঝে দিতে পারছেন, বাস আলহামদুলিল্লাহ আমরাও ওইটা বন্ধ করে দিব, আমরা আর এটা দাবার দিব আমাদের সাথে বসে আমাদের সাথে ঝগড়া করে বেহুদার সময় নষ্ট করার দরকারটা। এই ওলামায়ে মদিনার দাওয়াত, ওলামায়ে মদিনার মানহাজ বুঝতে হলে প্রথম আমাদের বুঝতে হবে যে আমাদের দাওয়াতটা হবে কিসের। দাওয়াতটা ফেটি মাসালো মাসায় যে দাওয়াত না, আমাদের দাওয়াতটা আকিদার দাওয়াত। কিসের দাওয়াত? এইটা ভালো করে সংস্কার। আমাদের দাওয়াত হবে কিসের? ফেটি মাসালার দাওয়াত না। আপনি ওই মসজিদে যায় কোনো রকমের বলতে ভাই আপনি যে বান দিয়ে না হাত উপরে বলেন, এইটা দাওয়াত দেওয়া আমাদের উদ্দেশ্য না। আমরা সমস্ত আইনমাই কেরামকে সম্মান করি, কোন ইমামকে আমরা অসম্মান করি না। এবং প্রত্যেক ইমামকে আমাদের যে ভাইয়েরা নিজেদেরকে আল্লাহ রহমতুল্লাহের অনুসারী হিসাবে মানে একমাত্র অনুসারী মনে করেন তারা, তারা আল্লাহ রহমতুল্লাহকে শুধু ব্যক্তি ক্ষেত্রে তারা অনুসরণ করেন, আকিদার ক্ষেত্রে অনুসরণ করেন না। তারা মনে করেন আল্লাহ রহমতুল্লাহ শুধু ফেকের ইমাম, আকিদার ইমাম না। আমরা মনে করি আল্লাহ রহমতুল্লাহ আমাদের আকিদারও ইমাম, ফেকের ইমাম। অর্থাৎ তাদের থেকে আমরা ডাবল অনুসারী। তারা মনে করেন যে আবহানি আমরা অনুসরণ করবো, আকিদা অনুসরণ করবো না। কিন্তু আমরা বলি যে না ভাই ইমাম আবহানি রহমতুল্লাহকে আকিদাও আমরা অনুসরণ করবো, ফেকও অনুসরণ করবো। তিনি আমাদের আকিদারও ইমাম ফেকের ইমাম। এবং প্রতিদিন মসজিদ নবী লাইব্রেরি গিয়ে দেখবেন সেখানে হানাফি মাযহাবের ফেকি কিতাবগুলো আছে, শাফি মাযহাবের কিতাবগুলো আছে, মালিকি মাযহাবের কিতাবগুলো আছে, হাম্বলি মাযহাবের কিতাবগুলো আছে। আমরা প্রত্যেক মাযহাবকে সম্মান করি। মাযহাবের সমস্যাটা কোথায়? মাযহাব তো আমাদের জন্য আল্লাহর দিন পালনকে সহজ করে দিচ্ছে। ওলামায়ে কেরাম তাদের পুরোটা জিন্দেগি এই গবেষণার পিছনে, ইস্তেহাদের পিছনে ব্যয় করে আমাদের জন্য দিনকে পালন করা মাযহাব সহজ করে দিচ্ছে। এটা তো আমাদের সম্পদ, একটা গনিমত মাযহাবের মাসালা মাসাইলগুলো। আমাদেরকে কোন পাগলে পাইছে যে আমরা ওই মাযহাবের বিরুদ্ধে কাজ করার জন্য আমরা ময়দানে নামব? এই জন্য এই বিষয়টা প্রথমে সতর্ক থাকবেন। যত মানুষ যত ব্যাপারে বা যত ভাই আমাদেরকে ফেকি ব্যাপারে যত কিছু বলবে, ফেকি ব্যাপারে কোন কথাবার্তা বলবেন এই বিষয়ে খেয়াল রাখবেন। কারণ আমাদের মূল মাকসাদ ফেক না। হানাফি মাযহাবের মাসালা মাসাইল অনুযায়ী কেউ যদি আমল করে তাহলে কি সে জাহান্নামে যাবে? অনেকে বলেন আপনাদের বিশ্বাস কি, কেউ যদি হানাফি মাযহাবের ফেকি মাসালা মাসাইল যেভাবে আছে হানাফি মাযহাবের পদ্ধতি দেখে সলাৎ আদায় করতো নামাজ হবে না, তাহলে অসুবিধে কি? কিন্তু যদি শেরেক করে কোন লোক মারা যায় সে হানাফি মাযহাবের কিন্তু শেরেক করছে সে কি জান্নাতে যাবে? শেরেক করছে কিন্তু আলে হাদিস জান্নাতে যাবে? তাহলে তাকে ওই নামাজ সে যেভাবে যে মাসালা যে পেটে পড়তেছে পর কিন্তু মূল কাজেও তাকে শেরেক মুক্ত করতে হবে, তাকে তাওহীদ শিখাইতে হবে, তাওহীদ বুঝাইতে হবে, শেরেক মুক্ত ইমান বুঝাইতে হবে। এই মূল মাকসাদ থেকে ডাইরেক্ট আমি বিচ্ছুত হবেন না, এটা হলো আপনাদের প্রতি আমার কত অনুরোধ যে মূল মাকসাদ আমাদের আকীদা তাওহীদ এবং শেরেক মুক্ত ইমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। আমরা অনেক কিছু মানে বেদাত করি, সেই বেদাতকে আমরা অনেকে মনে করি যে এটা তোমার হানাফি মাযহাবে আছে, অথচ হানাফি মাযহাবে এটা নাই। কেউ যদি হানাফি মাযহাবে অনুসরণ করে হানাফি মাযহাবে বেদাত নাই, বেদাত গুলো হানাফি মাযহাবের বাহিরের জিনিস, হানাফি মাযহাবের থেকে আলাদা জিনিস, ওগুলো হানাফি মাযহাবের জিনিস না। এই বিষয়টা যদি আমরা এই দেশের ওলামাকে আমরা ইমাম সাহেবদেরকে বুঝাইতে পারি, দেখতে যে কোন ইমাম সাহেব আপনার আবার বিরোধিতা করবে না, এজন্য সমস্ত ওলামায়ে সম্মান করবেন, কোন ওলামায়ে কেরামের সাথে কোন ধরনের বেয়াদবি করা হবে না। আর ওলামায়ে কেরাম থেকে দিন শিখত, সুতরাং ওলামায়ে কেরাম থেকে বিচ্ছুত হবে নিজের দিন শিখা। আমার সম্মানিত ভাইয়েরা, ভূমিকার মধ্যে আমরা এই কথাটা বলে আমরা আসি আজকে যে বিষয়টা আমরা আলোচনা করবো উৎসলে। ইমান বিশুদ্ধ করতে হলে চারটা জিনিসের জ্ঞান খুব ভালো করে জানতে হবে। মুসলমান সে জিজ্ঞাসা করতেন যে ভাই ইমানের উসুল কয়টা, দেখবেন যে ইমানের উসুল হতে পারে, ইমানের উসুল হলো আচ্ছা ইমানের আরকাম কয়টা, নামাজের যদি আটকান আকাম থাকে ইমানের আটকান আকাম নাই, কয়টা ইমান মোসমান আছে বাংলাদেশে, ইমানের মোসবালের ভিতরে বলা আছে ইমানের সকল আহকাম আরকানকে আমি কবুল করলাম। কি কবুল করছে জিজ্ঞাসা করেন ভাই, দেখতে ভাই আপনি আহকামকে কবুল করছেন, আহকাম কোন বোলা আরকান কোন বোলা কি কবুল করছেন, আহকাম কয়টা আরকান কয়টা বলতে পারবেন, আহকাম হল নয়টা আরকান হল ছয়টা, রোজা বঙ্গের কারণ আছে, সবকিছু ভঙ্গের কারণ আছে, ইমান ভঙ্গের কারণ নাই, ইমান বঙ্গের কারণ কয়টি, কিন্তু এই দেশের ম্যাক্সিমাম অধিকাংশ মুসলমান ইমান বঙ্গের কারণ দা, ইমান বাঙ্গে গোলা, ইমান যে একবার আসছে মানে ইসলাম মুসলিমের কোন জন্মগ্রহণ করছে মনে হয় আপনি তো পর্যন্ত ইমান কোনদিকে যাইতে পারবেন, এমন ভাবে আত্মার আছে ইমান, কারণ কি ওই ইমান যে বাঙ্গে এটাও তো শেষ করেন, তাহলে আপনি একই মাসালে ডাক্তার ডাকি খেলা দেরি না করে সমস্ত মুসলিম ওম্মার কাছে এই চারটা জিনিসের দাওয়াত দিলেন, কয়টা জিনিসের মুসলিমদের বীজ ঢুকে আছে আকিদার ভিতরে, শেরেক ঢুকে আছে, এই শেরেক মুক্ত করা বিশ্বাসটাকে আকিদাটাকে শেরেক মুক্ত করে পিওর করা খাঁটি করা বিশুদ্ধ করা, এটার নাম সহি আকিদা। সহি আকিদাটাই অনেকের কাছে কনসেপ্টটা ক্লিয়ার না, সহি আকিদা আবার কি জিনিস, সহি আকিদা কি একটা দলের নাম না একটা গ্রুপের নাম একটা তরকার নাম নাকি, সহি আকিদা মানে কোন দল গ্রুপ না, এই দেশে যত মুসলিম ভাই বোন বসবাস করেন সমস্ত মুসলিম ভাই বোনের ইমানকে শেরেক মুক্ত করা, ইমানকে বিশুদ্ধ করা, ইমানকে সহি করা, আকিদাকে খাঁটি করা, এটার নাম সহি আকিদা, এটা কোন দল গ্রুপ দরকার এজন্য, এটা এটা কোন দল নাই, এটা সমস্ত মুসলমানের আমাদের মানগ্রুপ আমাদের দাওয়াতের টার্গেট হল এই দেশের সমস্ত মুসলিম ভাই বোন, তাহলে মুসলিম ভাই বোনদেরকে আমরা কি করব, আকিদা বিশুদ্ধ করে দিতে পারলে আপনি আমলের দাওয়াত দেওয়া লাগবে, আকিদাই তাকে বাধ্য করবে আমল, আকিদাই তাকে বাধ্য করবে তার আমল বিশুদ্ধ করার জন্য, আকিদা যদি বিশুদ্ধ হয় আমল অটোমেটিক বিশুদ্ধ হবে, আকিদা যদি বিশুদ্ধ না হয় আপনি আমল বিশুদ্ধ করে লাভ নাই, আগে তার আকিদা বিশুদ্ধ হবে, আকিদা বিশুদ্ধ হলে আমল অটোমেটিক তার বিশুদ্ধ হয়ে যাবে। একদম মাকে বলতেছে আম্মা রাত্রে আমি তো ঘুমাইতেছি আমার যদি যদি আকিদা বিশুদ্ধ হয়, ইমান বিশুদ্ধ হয়, তার আমল আপনি বিশুদ্ধ করে দেওয়া লাগবে না। ওই আকিদার খেলা আকিদাই তার আমল বিশুদ্ধ বানাই দেবে। এই জন্য আপনি আমলের পিছনে বিশুদ্ধকরণের পিছনে না দৌড়ায় দৌড়াবে কোন দিকে? ইমান বিশুদ্ধকরণের দিকে, আকিদা বিশুদ্ধকরণের দিকে। এবং আকিদা বিশুদ্ধকরণের দিকে যখন দৌড়াবে দেখবেন যে আপনার সহযোগী সমাজে অনেক আলেম ওলামা অনেক বাইরের কাছে পাবেন, সাথে পাবেন। কারণ শেরেক কেউ পছন্দ করে না। এই দেশের কোন আলেম বলে না যে আমি শেরেক পছন্দ করি, আমি শেরেক চাই, এই কথা কোন আলেম বলে? কোন আলেম শেরেক চায়? কোন আলেমে বেদাত চায়? সমস্ত ওলামা কিরাম শেরেকের বিরুদ্ধে বেদাত করবে। তো সুতরাং আমরাও যদি কাজ করি শেরেকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তাহলে সবাই আমাদেরকে সহযোগিতা করবে, কেউ আমাদের বিরোধিতা করার প্রশ্ন না। কিন্তু কথা হলো ওই কোন কোন ভাইয়ের আবেদন মনে করে দিচ্ছেন যে মনে হয় আপনার বেকি মাসালা মাসায়েল বরবাদ করে দেওয়ার জন্য, হানাবি মাসাল বরবাদ করার জন্য মনে হয় আমরা দাওয়াত দেওয়া শুরু করছি। এই মূল কনসেপ্টটা অনেক ভাইয়ের মধ্যে ঢুকে গেছে, মনে করে যে এরা মাসাল মানে না, এরা হানাবি মাসাল তারা একবার ধ্বংস করে বরবাদ করে দিলে এই মাসাল নিয়ে মনে হয় নাচছে। এই জন্য কিন্তু অনেক ভাই না বুঝে আমাদের ব্যাপারে দেখাতে অনেক কথাবার্তা বলে। কিন্তু এই ভুল জিনিসটা দূর করতে হবে যে ভাই যে ফেকি মাসালা মাসাইল নিয়ে দাওয়াত দেওয়া আমাদের মূল টার্গেট না। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য আকীদার সংশোধন। আমরা সে মুক্ত ইমান চাই, আমরা বেদাত মুক্ত আমল চাই, সন্ন্যতি আমল চাই, যেটা আপনিও চান। তাহলে আপনার উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এক হয়েছে। তাহলে কয়টা জিনিসের দাওয়াত রাখছে? তারপরে মনে করবেন যে তার আকিদা সহি হয়েছে, এটা সহি আকিদা। আর যতক্ষণ এই চারটা জিনিস ভালো করে বুঝবে না, বুঝবেন যে এটা যত আমি মনে করছি ফাটা গেল, এটা কোন সহি আকিদার লোক না। এটার কোন আকিদার মধ্যে বল আকিদা কত বল আকিদার কিছুই বুঝে না, আকিদাই বুঝে না। এই সাইটটা যদি আজকে আমাদের মস্তিষ্কে আপনাদের থেকে জিজ্ঞাসা করি, সাইটটা না একটাও ভালো করে পারবেন এবং খোঁজন আছে, তাহলে বুঝে যায় কোনো একজন সহিয়া কিনে আসতে পারেন বাঁচতে একে একে সহিয়া কিনে আসতেন দেখি আপনি কি সাইটটা পারেন একজন নাই সহিয়া কিনে নিজেরা শিখেন, আবার ভাইরা আগে নিজেরা এগুলা ভালো করে শিখেন, ভালো করে মুখস্থ করেন, নিজে না বুঝতে আর বুঝাতে পারবেন না। অঙ্ক যদি নিজে না ভালো করে না বুঝেন আর কোনো অঙ্ক করাতে পারবেন না। আপনি সারাদিন অঙ্ক করেন কেউ আপনার একটা অঙ্ক বুঝবেন, আগে নিজে ভালো করে বুঝতে হবে, তারপর আপনি এইটাকে ভালো করে বুঝাইতে পারেন। যে জিনিস নিজে ভালো করে বুঝেন সেটা আরেকজনকে বুঝাইতে অনেক সহজ, কিন্তু নিজে যদি ভালো করে না বুঝেন তাহলে কিন্তু বুঝাই দিতে হবে। এই জন্য আগে শিখবেন উসুলের সালাসা, ইমানের তিনটা উসুল ভালো করে শিখবেন, ইমানের নয়টা আরকান শিখবেন, ইমানের ছয়টা আরকান শিখবেন, ইমান ভোগের দশটা কারণ। এরপরে সমাজের বাইরের কাছে এগুলোর দাওয়াত দিবেন যে ভাই ইমান উসুল হলো তিনটা, এবং এই তিন উসুল আপনি যদি দাওয়াত দেন, তিন উসুলের দাওয়াত নিয়ে যদি ময়দানে নামেন, এই দেশের 100% মুসলমান আপনার সহযোগী পাবেন ইনশাআল্লাহ। কারণ কি? কারণ এই তিন উসুল কোন মাযহাব নাই, কোন দল নাই, ফেরকা নাই, সমস্ত মুসলমানের দরকার। আমরা আজকে সংক্ষেপে আলোচনা করবো ইমানের তিনটা উসুল, উসুলে সালাসা, এগুলো একটা বলা হয় উসুলে সালাসা। উসুল সালাসা যে দিনটা, এই দিনটা হলো কবরের মধ্যে আমরা যখন যাব তখন প্রশ্ন হবে কয়টা, কবরের প্রশ্ন কয়টা, চারটা বছর হলো ঠিক আছে, ওইটা প্রশ্ন না, ওইটা হলো সম্পূরক আলাদা আরেকটা জিনিস, মোট প্রশ্ন হলো তিনটা, প্রশ্ন কয়টা, এক নম্বর প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, সবার প্রশ্ন গুলো দাম। আচ্ছা এখানে প্রশ্ন কয়সার থাকবে, কবর তারপরে এরকম আলাদা আলাদা থাকবে কয়টা, দেখেন আপনি যদি এই তিন উসুলের দাওয়াত দেন সমস্ত মুসলমানের একটাই প্রশ্ন, একটাই দাওয়াত, সবার প্রশ্ন একটাই, আমি কবরে গেলেও প্রশ্ন হয় তিনটা, আপনি কবরে গেলেও তিনটা, যে যাবেন তাদের প্রশ্ন হয় তিনটা, তাহলে কবরে কোন সময় যাবে, কতদিন পরে যাবে, কয় বছর পরে যাবে, আজকে রাত্রে অসুবিধা যেতে পারে, এখন এখানে বসে আমরা আলোচনা করতেছি, কবরের আগে আমরা যদি কবরে অসুবিধা যেতে পারি, পারি না, কত মানুষ চলে গেছে, এরপর কালকেও যেতে পারেন, এক মাস পরেও যেতে পারেন, দুই মাস পরেও যেতে পারেন, তাহলে এই পরীক্ষাটার প্রিপারেশন সবসময় রেডি রাখতে হবে, কারণ পরীক্ষা গেলে যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে, এটা কোনো নির্দিষ্ট টাইম দেওয়া হয়নি, যে কোনো মুহূর্তে এই তিনটা কোশ্চেন পরীক্ষা শুরু হয়ে যাবে, তাহলে এই তিনটা কোশ্চেন রেডি করে রাখা, এটা তো সব মুসলমানের জরুরি, এই তিনটা কোশ্চেনের নাম তিন উসুল, এবার এখানে উসুল বুঝতে পারছি, এবার এক নম্বর উসুল হলো দিনকে জানা, দিনকে বোঝা, দিনকে চিনা, এটা হলো দুই নম্বর সুর। তিন নম্বর হলো মারফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, চিনা, বুঝা, এটা হলো তিন নম্বর। তাহলে এই তিনটা হলো ইমানের তিনটা উসুল, এই তিনটা উসুল নিয়ে কোন একতলাপ আছে, একতলাপ আল্লাহ, দেখেন এমন তিনটা উসুল ইমানের, যে উসুলের ক্ষেত্রে সমস্ত মানুষ, সমস্ত মানুষের জন্য এই কোশ্চেনই তিনটে, তাহলে কোশ্চেনই তিনটা যদি রেডি থাকে তাহলে আমার আপনার যখনই কবরে যাই আমার আপনার ভয় নাই, এই তিনটার নাম উসুলে সালাসা। অসংখ্য হাদিসে এই কথাগুলো বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলে যাবে তাদের জুতার পায়ে শব্দ শোনা যাবে, ফেরেশতা এসে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন, সবাইকে জিজ্ঞাসা করবেন, আমাকে, আপনাকে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সব সবাইকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার পরে লাস্টে উত্তর দিতে পারলেও তারা একটা সম্পূরক প্রশ্ন করবেন, উত্তর দিতে না পারলেও একটা সম্পূরক প্রশ্ন করবেন, উত্তর দিতে পারলে জিজ্ঞাসা করবেন, মামা ইউদ্রি ক্যা, আচ্ছা তুমি এগুলো জানলে কেন, তুমি যদি একটা সম্পূরক করে উত্তর দিচ্ছ এগুলো জানলে কেন, একটা স্টুডেন্ট তখন আমরা আল্লাহর কিতাব পড়েছিলাম, আল্লাহর কিতাবের উপরে ঈমান এনেছিলাম, আল্লাহর কিতাবের